إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের পূর্ব মাস শাবান মাস অতিক্রম করছি। শাবান মাস সম্পর্কে হাদিস শরীফে অনেকগুলো হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি করে ইবাদত করতেন, সিয়াম রাখতেন, নফল ইবাদত করতেন। আমরা প্রথমে শাবান মাসের ফজিলত সম্পর্কে হাদিসগুলো আলোচনা করব, এরপরে মধ্য শাবানের সম্পর্কে কিছু আলোচনা, এরপরে আজকের এই শাবান মাসের বিশেষ রজনী শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কারণ হচ্ছে এই, আমাদের এই ভারতবর্ষের মানুষ ইবাদতের নাম শুনলি তারা তালাশ করে আরো কেমনে বেশি ইবাদত করা যাবে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিলু, তুমি তোমার দীনকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কয়েকদিন আগে রজব মাসের 27 তারিখে উদযাপিত হল শবে মেরাজ। চতুর্দিক থেকে ফোন আসতে শুরু করলো, শবে মেরাজের রাতে কয় রাকাত নফল নামাজ পড়তে হবে, শবে মেরাজের নামাজ কত রাকাত, শবে মেরাজে কি ইবাদত করতে হবে, বিভিন্ন রকমের প্রশ্ন। আমি অনেককে বললাম শবে মেরাজের নামাজ 17 রাকাত, মানুষগুলো খুব খুশি হলো যে 17 রাকাত নামাজ পাওয়া গেল। বলল কিরকম পড়তে হবে, আমি বললাম যে ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ, এই মোট 17 রাকাত দৈনিক 5 বার পড়া হলো শবে মেরাজের নামাজ। এছাড়া আর কোন নামাজ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন, দুনিয়ার কোন মানুষ টের পেল না। সকালে যখন হারাম শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু জাহেল উপহাস করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি তোমার কাছে আসমান থেকে নতুন কোনো বার্তা এসেছে? উদ্দেশ্য হলো মজাক করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এসেছে, আজকে খুব দারুণ খবর আছে, আমাকে এই রাতে এই মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস সফর করানো হয়েছে, এখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছে। আবু জাহেল শুনে অট্টহাসি হাসলো, মনে করলো এইবার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল তা প্রমাণ করা যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণ করলো, মনে করলো এটা তো একটা বড় হাতিয়ার, এখনই যদি মোহাম্মদকে বুঝতে দেই তাহলে পরে অস্বীকার করবে তার ধারণা। এজন্য সে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি এই কথা শুধু আমাকেই বলবে নাকি অন্য সকলকে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সকলকেই বলবো। বলে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি লোক ডেকে নিয়ে আসি। প্রথমেই চলে গেল আল্লাহর রাসূলের প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়। সকাল বেলা গিয়ে দরজা আওয়াজ দিল, আবু বকর সিদ্দিক বলেন, কে তুমি? বলল, আমি আবুল হিকাম, আবু জাহেলের নাম, হিশাম ইবনে আমর। কি ব্যাপার, তুমি কেন এই সকালে দরজায়? আরে তোমাকে আগেই বলেছিলাম, তুমি যার সঙ্গে চলো তাকে ভূতে ধরেছে, জিনে পেয়েছে, বিশ্বাস করো নাই, কোনো প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ আছে। বলে, কি প্রমাণ? প্রমাণ হলো সে বলে, এই রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশ পর্যন্ত ভ্রমণ করেছে, আকাশেরটা বাদ দিলাম, এই হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি এক রাতে যাওয়া সম্ভব? তুমি কি বিশ্বাস করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল কি এটা বলেছেন? আবু জাহেল মনে করলো এইবার ঔষধ কাজে লাগবে। আবু জাহেল বলল, হ্যাঁ বলেছেন, আমি কি মিথ্যা বলি? আর তিনি তোমাকেও বলবেন, আমি তাকে বসে রেখে এসেছি। বলে, না তুমি বলো আমার নবী এটা বলেছেন কিনা। আবু জাহেল বলল, অবশ্যই বলেছে, আমি মিথ্যা বলি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, লাইন ক্বালা মুহাম্মাদুন হাদা, যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকে, আশহাদু আন্নাহু সাদাকা, আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি তিনি সত্য বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। ঈমান এটার নাম, এটার নাম ঈমান, বিপদে আপদে অটল থাকা। আল্লাহর নবী বসে আছেন হারাম শরীফ, আবু বকর বলেন, আমি আসতেছি নবীর থেকে সরাসরি শোনার জন্য। আমরা তো এর চেয়ে বড় জিনিস বিশ্বাস করি, জিব্রাইল মুহূর্তে আরশ থেকে পানি নিয়ে আসে তা যখন বিশ্বাস করি, আমাদের নবী আরশ পর্যন্ত যেতে বিশ্বাস করতে অসুবিধা কি? আবু জাহেলের তীর কাজে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল ফিরে আসার আগে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির অন্তরকে ঈমানের জন্য প্রশস্ত করে দেন, খুলে দেন, ফাহুয়া আলা নূরিম মিনহু, সে আল্লাহর পক্ষ থেকে আলো প্রাপ্ত হয়ে থাকে, সে আলোর মাধ্যমে হকের দিশা পেয়ে যায়। আর যারা ঈমানের জন্য অন্তরকে খুলে দেয় না, দুয়ার বন্ধ করে রাখে কোনো পীরের দরজায়, দরজা বন্ধ করে রাখে কোনো মাজারে, এদের অন্তরে আল্লাহ নূর দান করেন না, সত্যকে জানতে পারে না। বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, কোনো সাহাবি টের পেলেন না, বুঝা গেল মেরাজের রাতের কোনো বিশেষ ইবাদত নেই। মেরাজের রাতের বিশেষ ইবাদত যদি করতেই হয়, মেরাজ উপরে আমার বিশাল লেকচার আছে, তাফসিলি লেকচার আছে, আজকে সে বিষয়ে লেকচার দিচ্ছি না। মেরাজের উপরে সিডি আছে, ইন্টারনেটে লেকচার আছে, এটা শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আটটা জিনিস দেওয়া হয়েছিল, সেই আটটার মধ্যে ছিল পাঁচ ওয়াক্ত সালাত, আটটার মধ্যে ছিল হিজরত, জিহাদ, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মেরাজ গেল, আসলো শাবান মাস, শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে ইবাদত করতেন। তাছাড়া প্রতি আরবি মাসে তিন দিন করে রোজা রাখার কথা বলা আছে আইয়ামে বীজ, তেরো চোদ্দ পনেরো, সেই হিসাবে শাবান মাসেও এই দিনগুলোতে রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে মুসনাদে আহমাদের চৌচল্লিশ নম্বর খণ্ডের দুইশত সাতান্ন নম্বর পৃষ্ঠায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বয়ান করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম ইয়াকুন ইয়াসুমু মিনাস সানাতে শাহরান তাম্মান ইউলামু ইল্লা শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখেন নাই, ইল্লা শাবান, তবে শাবান মাসে বেশিরভাগ সময়টা সিয়াম রাখতেন, ইয়াসিলু বিহি রমাদান, রমজান পর্যন্তই রাখতেন। এমনি ভাবে মুসনাদে আহমাদের সাফা নম্বর চৌচল্লিশ নম্বর খণ্ডের সাফা নম্বর একশো অষ্টআশি, সেখানে আরাক হাদিসে বলা হয়েছে উম্মে সালামা থেকে বর্ণিত, قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم صام شهرين متتابعين إلا أنه كان يصل شعبان। এরকম ভাবে মুসনাদ আহমদের 43 নম্বর খণ্ডের 223 নম্বর সাফায় হাদিস রয়েছে। এমনি ভাবে মুসনাদ আহমদের 42 নম্বর খণ্ডের 359 নম্বর পৃষ্ঠে হাদিস আছে। 41 নম্বর খণ্ডের 461 নম্বর পৃষ্ঠা হাদিস রয়েছে। এমনি ভাবে আরো অনেকগুলো হাদিস রয়েছে রমজান শাবান মাস সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি করে সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াসুমু মিন শাহরিন মিনাস সানাতে اكثر من صيامه من رمضان من شعبان فانه كان يصوم شعبان كله। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি সিয়াম রাখতেন অন্য কোন মাসে এত সাওম রাখতেন না। وكان يقول خذوا من العمل ما تطيقون। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ মাসে বেশি রোজা রাখলেও উম্মতের জন্য বলেছেন খুজু মিনাল আমালে মা তুতিকুনা, তোমরা ওই পরিমাণ আমল করো যে পরিমাণ আমল তোমাদের পক্ষে সম্ভব, তোমাদের শক্তি সামর্থ্য আছে। ফাইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না, সওয়াব দিতে বন্ধ করবেন না, হাত্তা তামাল্লু, যতক্ষণ না তোমরা বিরক্ত হবে। অর্থাৎ তোমরা সিয়াম রাখতে রাখতে বিরক্ত হয়ে গেলে আল্লাহ বন্ধ করে দিবেন। কাজে আল্লাহর কাছে সিয়ামের সওয়াব দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা ক্লান্ত হয়ে যেতে পারে, হয়তো তোমরা এমনও হতে পারে বেশি সিয়াম নফল সিয়াম রেখে শেষ পর্যন্ত রমজানে সিয়াম রাখতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু মিনাল আমাল মা তুতিকুন, তোমরা ওই পরিমাণ আমল নির্ধারণ করো, গ্রহণ করো যা তোমাদের শক্তি সামর্থ্য আছে। এরপরে বললেন ফাইন্নাহু কানা হাব্বুস সালাত ইলাইহি মা দাওয়াম আলাইহি ওয়া ইন কাল্লা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতের ক্ষেত্রে ওই সালাত বেশি পছন্দ করতেন যা মানুষ নিয়মিত আদায় করে যদিও তা কম হয়, নিয়মিত সে সুনানের রাওয়াতিবগুলো আমল করে কিন্তু নফল নামাজ অত বেশি পড়ে না, মাঝে মধ্যে পড়ে কিন্তু ঠিক মতো পড়ে বা অল্প পড়ে ঠিক মতো পড়ে, এটা আল্লাহর রাসূল বেশি পছন্দ করতেন। ওয়াকানা ইযা সাল্লা সালাতান ইউদাবিমু আলাইহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন নফল সালাত আদায় করতেন ওটাকে নিয়মিত আদায় করতেন, নিয়মিতভাবে আমল করতেন। এমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটা হাদিস, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত নফল সিয়াম পালন করতেন, নফল সিয়াম রাখা শুরু করতেন আমরা বলতাম যে তিনি আর সিয়াম ভাঙবেন না। ওয়াকান ওয়ায়ুফতিরু, আবার মাঝে মধ্যে এমন হতো একাধারে না রাখা শুরু করতেন, ভাঙ্গা শুরু করতেন। হাত্তা নাকুল লা ইয়াসুমু, আমরা মনে করতাম যে এখন আর তিনি এই মাসে সিয়াম রাখবেন না। তার মানে রাখারও হাদিস পাওয়া গেল, না রাখারও হাদিস পাওয়া গেল, বাধ্যতামূলক কিছুই নয়। এরপরে বললেন ওয়ামা ইস্তাকমালা সিয়াম আশহারিন কত্তু ইল্লা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস ছাড়া অন্য কোন পূর্ণ মাস সিয়াম রাখেন নাই। এরপরে বলছেন আমা রাইতু ফি শাহরিন কত্তু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি সাওম রাখতেন না যেটা শাবান মাসে রাখতেন। হাদিসটা মুসনাদে আহমদের 41 নম্বর খণ্ডের সাফা নম্বর 276 নম্বর। এমনি ভাবে আরো অনেকগুলো হাদিস আছে শাবান মাসের সিয়াম সম্পর্কে, বুখারীতেও হাদিস রয়েছে। আবু সার আয়েশা থেকে বর্ণিত কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, বুখারী জিলদের দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 695। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির। আগের হাদিসটাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত নফল সিয়াম রাখতেন, রাখা শুরু করতেন, আমরা বলাবলি করতাম যে আর বোধহয় তিনি সিয়াম ভাঙবেন না। ওয়ায়ুফতিরু, আবার কোন সময় এমন হতো ভাঙ্গা শুরু করলেন, হাত্তা নাকুল লা ইয়াসুমু, আমরা বলতাম তিনি এই মাসে আর সিয়াম রাখবেন না। ফামা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশহারিন ইল্লা রমাদান। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোন সময়ে পূর্ণ এক মাস সিয়াম রাখতে দেখি নাই। আগে হাদিস ছিল মুসনাদে আহমদের উম্মে সালামা থেকে বর্ণিত, আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালামা থেকে। এই হাদিসটা বুখারীতে বর্ণিত, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এরপরে বলছেন ওয়ামা রাইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত বেশি সিয়াম রাখতেন, অন্য কোন মাসে, রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি নফল সিয়াম রাখতে দেখা যায়নি। আরো অনেকগুলো হাদিস আছে। এভাবে শাবান মাস সম্পর্কে আমরা জানলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে সিয়াম রাখতেন, আমরাও রাখব, বেশি ইবাদত করতেন। এরপরে যে বিষয়টা নিসফে শাবান, শাবান মাসের মধ্য রজনী যেটাকে শবে বরাত বলা হয়, আমি প্রথমে নিসফে শাবান সম্পর্কে সহিহ যে হাদিসগুলো আছে সেগুলো আলোচনা করছি। এখানে মনে রাখতে হবে ইসলামে নিজের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই, কোনো ছাড়াছাড়ি করার সুযোগ নেই। অনেকে আছে শাবান মাসের এই হাদিসগুলোকে অস্বীকার করে দেয়, কেউ আছে বেদাতীদেরকে প্রতিহত করতে গিয়ে মধ্য শাবান সম্পর্কে ফজিলতের দুই একটা হাদিস যা আছে তাও বাদ দিয়ে দেয়। এজন্য মনে রাখতে হবে মধ্য শাবানের ফজিলত সম্পর্কেও সহি হাদিস রয়েছে। সুনানে আবি দাউদ দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 270, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন হাল সুমতা মিন সারারে শাবান শাইআন, তুমি সারারে শাবানে কোনো সিয়াম রেখেছো কি? সারারে শাবান, শাবান মাসের ওই দিনগুলো যে দিনগুলোতে আলোক উজ্জ্বল থাকে, তার মানে 13, 14, 15 আইয়ামে বীজের ব্যাপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এক ব্যক্তিকে, তুমি কি শাবান মাসের আলোক উজ্জ্বল সারার এই দিনগুলোতে রোজা রেখেছো? কাল আল্লাহ, লোকটা বলল না আমি রাখি নাই। কালা ফাইদা আফতারতা ফাসুম ইয়ামান, ঠিক আছে তুমি যখন রাখো নাই তাহলে সামনে একদিন রেখে নাও। অকালা আহাদুহুমা ইয়াওমাইনে, বর্ণনাকারী আরেকজন বলছেন যে দুই দিন রোজা রেখে নাও। হাদিসটা সহি, ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে সহি বলেছেন, সিলসিলাতুল হাদিসের সহিহার মধ্যে আছে হাদিসটা। সুতরাং এতে বোঝা গেল শাবান মাসের মধ্য রজনী বা প্রথম যে 13-14-15 যে সিয়াম গুলো আছে এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ভাবে অন্য মাসে এই দিনগুলোতে সিয়াম আছে, শাবান মাসেও আছে, এমনি ভাবে মুসনাদে আহমদেরও হাদিস রয়েছে। এখানে 33 নম্বর খণ্ডের সাফা নম্বর 195, এটা ইমরান ইবনে হুসাইন থেকে একই হাদিস বর্ণিত। কালা লিরাজুলিন হাল সুমতা মিন সূরা শাবান শাইআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে বললেন, তুমি শাবান মাসের সারারে কোন সিয়াম রেখেছো কি? কালা লা, লোকটা বলল না আমি রাখি নাই। কালা ফাইদা আফতারতা রমাদান ফাসুম ইয়াওমাইন, যখন রমজান শেষ হয়ে যাবে তারপরে দুদিন সিয়াম রেখে নিও। এভাবে আর একটা হাদিস রয়েছে মুসনাদে আহমদের, আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে বান্দাদের দিকে মাখলুকের দিকে উকি মারেন, ফায়াগফিরু লিইবাদিহি, অতপর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন, যারা আল্লাহর বান্দা এদেরকে ক্ষমা করেন, যারা মাজারের বান্দা মানুষের বান্দা এদেরকে না, ইবাদিহি বলা হয়েছে, আল্লাহর বান্দা যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লা লিইসনাইনে, তবে দুই প্রকার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করেন না, মুশাহিনিন ওয়া কাতিলে নাফসিন, এক হচ্ছে হিংসুক আর এক হচ্ছে আত্মহত্যাকারী, যারা খামা খায় আত্মহত্যা করে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না। এমনি ভাবে বুখারীতেও একটা হাদিস আছে এই ধরনের, বুখারি দ্বিতীয় খণ্ডের সাফা নাম্বার 700, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, আন্না আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সালা আও সালা রাজুলান ওয়া ইমরান ইয়াসমাউ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আর বর্ণনাকারী ইমরান তিনি শুনতেছিলেন, ফাকালা ইয়া আবা ফুলান আসুম আমা আসুম তাসারার শাহাদার শাহার, তুমি কি এই মাসের সারার দিনগুলোতে সিয়াম রেখেছো? লোকটা বলল না রাখি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি সিয়াম রেখে নাও। এখানে অবশ্য বর্ণনাকারীর মধ্যে দ্বিমত হয়ে গেছে, একজনে বলছেন হাজার শাহার বলতে রমজান মাস, আর একজনে বলেছেন হাজার শাহার বলতে শাবান মাসকে বোঝানো হয়েছে। তো এভাবে শাবান মাসের মধ্য রজনীর ইবাদত যদি একা একই নফল ইবাদত করে সেক্ষেত্রে বাধা দেওয়া যায় না। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে 13-14-15, এটারও দলিল পাওয়া গেল। এরপরে আমরা আসব এখন শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে কতগুলো দঈফ এবং জাল হাদিস। এর মধ্যে যে হাদিসটা সবচেয়ে প্রসিদ্ধ, হাদিসটা মেশকাতেও আছে, এই হাদিসটাকে কেন্দ্র করি বেদাতের উৎপত্তি। আমরা আগে হাদিসটা শুনি, তারপরে হাদিস সম্পর্কে ইমামে হাদিসদের মন্তব্য শুনব। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আয়েশার নাম দিয়ে, অরওয়া থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক রাতে হারিয়ে ফেললাম, পাইলাম না, খুঁজে পেলাম না, বিছানায় নেই, ফাখরাজতু, আমি বের হলাম তালাশ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিকট ভাগ ভাগ করে থাকতেন, এই রাত্রটা ছিল আয়েশার ভাগের রাত্র, উনি আল্লাহর নবীকে বিছানায় পেলেন না, তালাশ করার জন্য বের হলেন, ফাইদা হুয়া বিল বাকি, হঠাৎ তিনি দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাত মদিনার যে কবরস্থান ওখানে আছেন। এটা দেখে উনি তাড়াতাড়ি চলে আসলেন, আল্লাহর নবীর কাছে ধরা পড়ে গেলেন। ফাকালা আকুনতা তাখাফিনা আন ইউহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, এটা সংক্ষিপ্ত হাদিস, অন্য হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। আয়েশার মনের মধ্যে অসওয়াসা ঢুকেছে, আমি অন্য কোন স্ত্রীর নিকটে গেলাম কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি মনে করো, তুমি কি ভয় কো আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে জুলুম করবে? বলতো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যনান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইক। আয়েশা বলেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাইয়িদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্য রজনীতে প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে শারে গনামে কালব। বনি কালব গোত্র মক্কার একটা প্রসিদ্ধ গোত্র, আরবের গোত্র, যারা ছাগল পালত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বনু কালাব গোত্রের ছাগলের গায়ে যত পশম আছে এর চেয়ে বেশি লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এ হলো হাদিসটা, সুবহানাল্লাহ বলবেন পরে এই হাদিস সহি কিনা আগে বুঝতে হবে। এই হাদিস ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, মিশকাতেও আছে হাদিসটা। ইমাম তিরমিজি বয়ান করে কি বলেন, ও হাদিস আয়েশা তালা নারিফু ইল্লা মিন হাদাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। এই হাদিসটা হাজ্জাজ নামক একজন রাবী ছাড়া অন্য কারো থেকে পাওয়া যায় না। এরপরে বলছেন, ও সামিতু মুহাম্মাদান, আর মুহাম্মাদ মানে ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মাদ, ইমাম তিরমিজির উস্তাদ শিক্ষক, উনি বলেন আমি ইমাম মুহাম্মাদ অর্থাৎ বুখারীকে জিজ্ঞেস করলাম হাদিসটা সম্পর্কে। ইউদাইফু হাযাল হাদিস, তিনি হাদিসটাকে জয়ীফ বা দুর্বল বলেছেন। দাইফের অর্থ হচ্ছে এই, এই ঘটনা যে বয়ান করা হয়েছে আল্লাহর নবী সম্পর্কে, আদৌ এই ঘটনা আল্লাহর নবী সম্পর্কে ঘটেছে কিনা সন্দেহ আছে, এটা তৈরি করা হয়েছে। মানুষেরা এই রাতে কবর ব্যবসা করার জন্য তৈরি করেছে। এইটাকে কেন্দ্র করে দেখবেন যে মাশাআল্লাহ মাজারগুলোকে আলোকসজ্জা করা হয়, মাজার থেকে প্রায় 3 মাইল দূরে রিক্সা বন্ধ হয়ে যায়। ইমাম সাহেবরাও চিন্তা করে একটা কামাই করার মাস, সবাই ঘুষ খায়, আমরা একটু হারাম খাই, অসুবিধা কি, দল বেঁধে নিয়ে যায় মুসল্লিদেরকে, ওখানে গিয়ে সূরা ইখলাস পড়ুন, পড়ায় সূরা নাস পড়ুন, ফালাক পড়ুন, মনে হচ্ছে যেন শিক্ষা দেওয়ার একটা রাত্র পাওয়া গেছে। এরপরে কিছু হাদিয়া তোফা পয়সা টাকা চলে আসে। বড় বড় মার্কেটগুলোর ইমাম যারা, এর মধ্যে দেখবেন যে মিলাদ পড়ে তাদের শ্বাস ফেলাবার কোনো সুযোগ নেই। এই যে কাহিনীগুলো চলছে যে হাদিসটাকে কেন্দ্র করে, এই হাদিসটা সম্পর্কে ইমাম বুখারী বলেছেন হাদিসটা জয়ীফ। তাহলে ভিত্তিটাই যখন দুর্বল, ভিত্তি যখন ঠিক নাই, তাহলে এর উপরে ভিত্তি করে যা কিছু করায় সবগুলোই ভিত্তিহীন। এরপরে আসুন, ইয়াহিয়া ইবনে আবি কাসির হাদিসের আরো একজন ইমাম, তিনি বলছেন যে লাম ইয়াসমা মিন উরওয়া। এই হাদিসের মধ্যে ও ইয়াহিয়া ইবনে আবি কাসির একজন বর্ণনাকারী, তিনি যে বয়ান করেন উরওয়া থেকে, উরওয়া আয়েশার থেকে, উরওয়ার সঙ্গে তার জীবনে কোনো সময় সাক্ষাৎ হয়নি, কোনো হাদিস শুনি না তার থেকে। এরপরে লেখা আছে ওয়াল হাজ্জাজ ইবনে আরতাত লাম ইয়াসমা মিন ইয়াহিয়া ইবনে আবি কাসির, আর এর নিচে বর্ণনাকারীদের সূত্র বয়ান করা হচ্ছে। আমি বললাম, আপনি বলেন যে ইমাম জসিমউদ্দিন বলেছেন, তুমি শুনলা কার থেকে, আমি শুনছি আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান আব্দুর রহিম থেকে, আব্দুর আব্দুল করিম থেকে, তিনি জসিমউদ্দিন রহমানি থেকে। খোঁজ নিয়ে দেখা গেল আপনার মধ্যে আর আপনার থেকে যে ওস্তাদ তার মধ্যে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, বিষয়টা এরকম। এই হাদিসের যে সনদ, এই সনদটা এরকম, একজনের সঙ্গে আরেকজনের কোনো সাক্ষাৎই হয় নাই। তাহলে হাদিস তৈরি হয়েছে নিশ্চয়ই কারোর থেকে, কোনো ফ্যাক্টরি থেকে। এরকম ভাবে আর এক হাদিস, আন আলী ইবনে আবি তালিব, হাদিসগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দর সুন্দর নাম দিয়ে। আর দেখবেন সহি, আমি আগেই বলেছি, বিভিন্ন সময় বলে থাকি, সহি যেগুলো ওগুলোতে অত মজা পাওয়া যায় না। সহি হাদিস আগে আলোচনা করেছি যে প্রতি মাসের তিন দিন সিয়াম রাখা, সেই হিসাবে আপনি শাবান মাসে ১৩ ১৪ ১৫ সিয়াম রাখবেন, এতে তেমন কোনো মজা পাওয়া যায় নাই। কানের ব্যায়াম হয় নাই, মনের তৃপ্তিও হয় নাই। এরকম বললাম, কেউ যদি একাকী ইবাদত করে ওই রাতে তাকে বাধা দিয়েন না, একাকী তওবা ইস্তেগফার করুক, কোরআন পড়ুক, যেহেতু হাদিস দুই একটা আছে একাকী ইবাদত সম্পর্কে। এরপরে আসুন এই যে হাদিসটা, যদি মনে করেন যে তারপরে আমরা মেনে নিলাম তর্কের খাতিরে, তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করি এই হাদিসে কি বলা হলো? আল্লাহর নবী ওই কবরস্থানে গেছেন, আয়েশাকে পর্যন্ত বলেন নাই, তাহলে কোন সাহাবীকে বলেছেন? আল্লাহর নবী যেখানে আয়েশাকে পর্যন্ত বলেন নাই, বিছানার থেকে উঠে চলে গেছেন, আয়েশা টের পায় নাই, খুঁজতে বের হয়ে দেখলেন। এই হাদিস যদি সহিও বলা হয়, তাহলেও দেখা যায় আল্লাহর নবী কোন সাহাবিকে উঠান নাই, কোন সাহাবিকে বলেন নাই। তাহলে যদি এত গুরুত্বপূর্ণ রাত হতো, তাহলে সাহাবিদেরকে আল্লাহর নবী নিশ্চয়ই বলতেন। এরপরে আসেন আর এক হাদিস, এটাও তৈরি করা হয়েছে, কি সুন্দর দেখেন। আমি এই জন্য বলি হারামের ভিতরে মজা বেশি থাকে, হারামের ভিতরে মজা বেশি থাকে। আপনি দেখবেন এই শবে বরাত আসলে যেই লোকগুলো রাতভর উল্লাস করে এবাদতের নামে, এই লোকগুলোকে ফরজ নামাজের দিকে ডাকেন, ফরজ নামাজ পড়বে না। রমজান মাসে রোজা রাখতে বলেন, ফরজ রোজা রাখবে না। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ এবাদতের রাত, রমজান মাসের শেষ দশকে এতেকাব করতে বলেন লাইলাতুল কদরের জন্য, তা করবে? লাইলাতুল কদরে এখন এতেকাব করা দূরের কথা, এতেকাবের জন্য কোন সুস্থ সবল লোক পাওয়া যায় না, ভাড়া করে গ্রাম থেকে ল্যাংরা লুলা একটা গরিব মানুষ এনে বসানো হয়, ভাড়াটিয়া তাকে কিছু ভাড়া দেওয়া হয়। এইরকম যে সমস্ত লোকেরা ফরজ ইবাদত সহি ইবাদত করতে অনীহা প্রকাশ করে, এই লোকগুলোই ওই রাত্রে ন মুসলিম হয়ে মসজিদে আর মাজারে দৌড়দৌড়ি করে। এদের জন্য হাদিসও তৈরি করা হয়েছে, কি সুন্দর হাদিস শুনুন। আন আবি আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান। আলী রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে তৈরি করা হয়েছে। আলী বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো মিথ্যা হাদিস, আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী বলেছেন বলে মিথ্যা বলা হয়েছে নবীর নামে। কি বলল? ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা রাত্রি জাগরণ করো, অসুমু নাহারহা, দিনের বেলায় রোজা রাখো, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা ওই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে প্রথম আকাশে নেমে আসেন, ফায়াকুলু, এরপরে বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির আল্লাহ, আছো কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে, আমি তাকে ক্ষমা করতে পারি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কোনো রিজিক প্রার্থী যে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দান করব, আলা মুবতালান ফাউ আফিয়া, আছো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদে পড়ে সাহায্য চাবে, আমি তাকে মুক্তি দিব, আলা কাজা আলা কাজা, এরকম এক একটা নাম ধরে আল্লাহ ডাকতে থাকেন, হাত্তা ইয়াতুলু আল ফজর, এভাবে ফজর সুবে সাদেক তুলু হওয়া পর্যন্ত চলতে থাকে। এই হাদিস যদি আমি আগে আপনাদেরকে বয়ান করে না নিতাম যে হাদিসটা সহি না, তাহলে জোরে একটা সুবহানাল্লাহ বলতেন, এটাই হচ্ছে এখন। আমি বয়ান করেছি আমার পূর্বের যুগের বয়ানগুলোতে আছে, আর সে কি আকর্ষণীয় বয়ান হতো, তখন সুর থাকতো বয়ানের সঙ্গে, এরপরে আরো আবেগ থাকতো, এখন সেই সুরও নাই আবেগও নাই, এই জন্য মজাও লাগে না। শুনুন হাদিস সম্পর্কে কি বলছে, ফি জাওয়ায়েদ ইসনাদুহু দাঈফুন, আর জাওয়ায়েদ নামক কিতাবে বলা হয়েছে হাদিসের সনদ দুর্বল, লিদাফে ইবনে ইয়াসরা ওয়া ইসমুহু আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আবি ইয়াসরা, কাল ফিহি আহমদ ইবনে হাম্বল ওয়া ইবনে মাঈন, এই বর্ণনাকারী আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি ইউসরা একজন বর্ণনাকারী, সূত্রের মধ্যে বর্ণনাকারী আছে, তার সম্পর্কে ইমামে হাদিস আহমদ ইবনে হাম্বল, ইমামুল হাদিস ইয়াহিয়া ইবনে মাইন, এদের নাম হাদিস যারা জানে তারা সবাই জানে, হাদিস পরীক্ষা নিরীক্ষা করেছেন যারা, তারা বলেছেন এই লোকটা ইয়াদাউল হাদিস, হাদিস তৈরি করে, ওয়াজা করে, তৈরি করে হাদিস তৈরি করে করে নবীর নামে বয়ান করে। এরকম হাদিস বহুত আছে আমাদের দেশে, বহু হাদিস আছে। বুজুর্গদের চেহারার দিকে চাইলে সগিরা গুনাহ সব মাফ হয়ে যায়, জাল হাদিস। এরকম হাদিস আছে, খাওয়ার আগে লবণ খাও, খাওয়ার পরে লবণ খাও, আল হাদিস মানে জাল হাদিস। এরকম ভাবে হাদিস আছে, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, আল হাদিস মানে জাল হাদিস, ভুয়া হাদিস। হাদিস তৈরি করা হয়েছে, আফযালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথমে আমার নূর তৈরি করেছেন, আল হাদিস মানে জাল হাদিস। এরকম ভাবে অসংখ্য হাদিস তৈরি করে আল্লাহর নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। আর এইগুলো তৈরি করার জন্য কিছু সুফি লোকেরা, পীর সাহেবরা তৈরি হয়েছিলেন। সেই পীর সাহেবদের মধ্যে একজন হচ্ছেন এই আবু বকর ইবনে আব্দুল ইবনে মুহাম্মদ আবি সাবারা, ইমাম আহমদ হাম্বল, ইবনে মাইন বলেন ইয়াদাউল হাদিস, এরা হাদিস তৈরি করত। আপনি মুসলিম শরীফের মুকদ্দমা ভূমিকায় দেখবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি লিখেছেন, একটা হাদিস এনেছেন, সেখানে তিনি একটা হাদিস বয়ান করেছেন তাবেঈদের থেকে, বলেছেন যে সুফিদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা বলতে দেখা যায়, অন্য বেলায় তাদেরকে এত মিথ্যা বলতে দেখা যায় না। আপনি দেখবেন এদেশে প্রসিদ্ধ বড় বড় লেখক, এদের বইতে জাল হাদিস আছে। আমি যদি নাম বলি আটকে উঠবেন, ইমাম গাজ্জালির নাম শুনেছেন? ইমাম গাজ্জালির ইহিয়াউল উলুমুদ্দিন পড়েন, দেখবেন যে কত জাল হাদিস আছে। থানবী সাহেবের কিতাব পড়েন, জাল হাদিস আছে। এইগুলো বললে আগুন লেগে যায় আমাদের বিরুদ্ধে, যে আজকে বর্তমানে যে অবস্থা, আমরা যে অবস্থা এখন আছি, একটা জটিল অবস্থা অতিক্রম করছি। এর কারণ কি? এই লোকগুলো যখনই আমাদের কোনো কথা, আমাদের কোনো নকল হরকত, কোনো উঠা বসার মধ্যে কোনো সুযোগ পায়, সঙ্গে সঙ্গে গিয়ে প্রশাসনকে লাগিয়ে দেয়, এই পাওয়া গেছে। মনে রাখবেন, এই জাল হাদিসগুলো তৈরি করেছে। এরপরে লেখা আছে, ইমাম আলবানিও বলেছেন, ক্বালা শাইখ আল আলবানি দঈফুন জিদ্দান আও মাউদূউন, এই যে একটা হাদিস, এই হাদিসটা অত্যন্ত দুর্বল অথবা জাল, ভুয়া হাদিস। আপনি বলেন হাদিস জাল হয় কি করে? হাদিস কি করে জাল হয় সেটা আপনাদের ভালো করে বুঝতে হবে। হাদিস জাল হয় না, বরং জাল কথা তৈরি করে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন নাই এমন কথা বলে আল্লাহর নবী বলেছেন বলে চালিয়ে দেওয়ার নাম হচ্ছে জাল হাদিস। এরকম আরো অনেক হাদিস আছে, এই হাদিসগুলো এখানে অনেক বড় গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেগুলোর খুব মজাদার হাদিস, শুনলে মজা লাগবে। আমি ওগুলো দিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না, একটা শুনালাম। এরকম আরো হাদিস আছে, তো জাল হাদিসের অনেকগুলো হাদিস আছে। ইদা কানা লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাতা ওয়া সুমু ইয়াওমাহা, এই হাদিস বহুত অনেক হাদিস আছে, প্রায় 20-25টা হাদিস আমি জমা করেছি, জাল হাদিস, ভুয়া হাদিস, দুর্বল হাদিস, যেখানে এই হাদিসগুলোকে তৈরি করে লাগানো হয়েছে। এবং এই হাদিসগুলো আমাদের সমাজে মানুষেরা পড়ে, মানুষকে বলে, এই সমাজের মানুষকে যদি জিজ্ঞেস করে হাদিসটা সহি না দুর্বল, এটা বলতে পারবে না, তারা বলবে কিতাবে আছে। আমিও বলি কিতাবে আছে, খুব খেয়াল করবেন, ওনারা আপনাদেরকে হাদিস খুলে দিবে। আমিও বলি হাদিসের কিতাবে আছে, আমি কিন্তু অস্বীকার করি নাই যে কিতাবে নাই, আমি বলেছি হাদিসের কিতাবে আছে। তবে হাদিসগুলো কি? জাল হাদিস, দুর্বল হাদিস, ভুয়া হাদিস, এই বিভিন্ন রকমের হাদিস তৈরি করে এই ইবাদত তৈরি করা হয়েছে। এরপরে আসুন, আমাদের এই শবে বরাতকে কেন্দ্র করে যেটা সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে আপত্তিকর, সেটা হচ্ছে এই লাইলাতুন মুবারাকা। প্রত্যেক মসজিদে পত্র পত্রিকায় দেখবেন, এটা আপনারা খেয়াল রাখবেন, সূরা দুখানের 4 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত, পত্রিকার কলাম লেখকেরা, মিডিয়ায় যারা বক্তব্য রাখে তারা, কারণ এরা যদি আমার মতো বয়ান দেয় তাহলে টেলিভিশন এদেরকে নিবে না। কারণ একটা কথা আছে, হারা মাজনুন কেবা আকেল নাসিনাত, হারা আকেল কেবা মাজনুন নাসিনাত। মাজনুনের সঙ্গে বসতে লাইলির গল্প করতে হবে, আরেকজনের গল্প করলে শুনবে নাকি? নাসায়াত গুফতানা জুদ জিকরে লাইলা, লাইলা ছাড়া আর কারো জিকির করা যাবে না, তাহলে ওর কাছে মজা লাগবে না। তো এরকম ভাবে মিডিয়ায় যারা আছে, রেডিও টেলিভিশন পত্রপত্রিকা, সবাই চায় এই সময় লেখা পাঠাও, বক্তব্য দাও। এখন যদি এই বক্তব্য দেয় তাহলে এটা ওদের পক্ষে যায় না। ওদের খুশি করার জন্য রং ঢং দিয়ে অনেক সুন্দর সুন্দর লেখা পাঠানো হয়, এবং এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করলে আরো গুরুত্ব বাড়ে। এজন্য দেখবেন মসজিদের খতিব সাহেবরা, এরকম পত্রিকার লেখকরা সূরায়ে দুখানের 4 নম্বর আয়াতকে নিয়ে আসেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুন মুবারাকা, বরকতময় রাতে, ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষদেরকে সাবধান করি, সতর্ক করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রজনীতে সমস্ত প্রজ্ঞাময়ী জিনিসগুলো স্থিরীকৃত করা হয়, বন্টন করা হয়, ইফরাকু তাকসিম করা হয়। এই লাইলাতুল মুবারাকার তাফসির করতে গিয়ে একজন মুফাসসির ইকরামা, সে বলেছে এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বরাতকে বলা হয়েছে, বাস পাইল এটাকে, শুরু হয়ে গেল লাইলাতুল মুবারাকার আয়াত দিয়ে দলিল পেশ করা। আমি আপনাদেরকে সোজা একটা দলিল দিতে চাই, যেটা বোঝার চেষ্টা করবেন। এই সূরার শুরুতে আছে প্রথম নাম্বার আয়াত হামিম, দ্বিতীয় নাম্বার আয়াত আল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। এরপরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে, মুবারক রাতে। কি করেছি? নাজিল করেছি কোরআনকে। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি যে মুবারক রাতে নাজিল হয়েছে সেই মুবারক রাতটা কোথায়? শাবান মাসে না রমজান মাসে? কোরআন কি জিজ্ঞেস করব? কোরআনের সূরা 1 বাকারার 185 নম্বর আয়াত পরিষ্কার কোরআন জানিয়ে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমজান মাস হলো সে মাস যে মাসে উনজিলা ফীহিল কোরআন, ও কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিল কোন মাসে? এবারে কোরআনকে জিজ্ঞেস করবো, আরো স্পষ্ট করো, তোমাকে নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, রমজান মাসে নাজিল হয়েছে সেইটা কি লাইলাতুল কদর না লাইলাতুল বরাত? আবার কোরআন আপনাকে স্পষ্ট উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোথায়? 3টা আয়াত মিলাইলাম, কয়টা আয়াত? সূরা বাকারার 185 নম্বর আয়াত, আর সূরা কদর, আর সূরা দুখানের আয়াত, এই সবগুলো মিলালে পরে লাইলাতুল মুবারাকা, এটা কি শাবান মাসের মধ্য রজনী না লাইলাতুল কদর? এরপরে আসেন এই রাত, এই সূরার 4 নম্বর রাতে বলা হচ্ছে কি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে সমস্ত প্রজ্ঞাময়ী জিনিসগুলো স্থিরিত করা হয়, বন্টনকৃত করা হয়। এইখানে আছে ফিহা, ওই রাতে। আমরা সূরায়ে কদরও দেখি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তারপরে ফিহা বিজনি রব্বিহিম মিন কুল্লি আমর, ওই রাতে আল্লাহর নির্দেশে সবকিছু স্থির করা হয়। তাহলে মিলে আছে না এখানের সাথে? তাহলে স্থির করা হয়, ভাগ্য লেখা হয়, এটা কি লাইলাতুল কদরে না লাইলাতুল বরাতে? কোনটা? লাইলাতুল কদরে। এমনি ভাবে এই তাফসির করতে গিয়ে এবারে শুনুন তাফসিরের কিতাবগুলো কি বলছে। বাংলা যে তাফসির আছে আপনার ঘরে থাকতে পারে, মারিফুল কোরআন, এই তাফসির লিখেছেন তৎকালীন পাকিস্তানের বড় মুফতি, মুফতি আজম, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। এই কিতাবটার আবার বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন, সংক্ষিপ্ত করেছে মদিনার থেকে। ইসলামিক ফাউন্ডেশনের ওই তাফসিরের এই সূরা আয়াত আপনি পড়ুন, সূরায়ে দুখানের এই চার নম্বর আয়াত পর্যন্ত তাফসির খুলে পড়ুন। পরিষ্কার লিখেছেন, একরেমা বলেছেন লাইলাতুল বরাত, কিন্তু এটা ভুল, বরং এটা তারা উদ্দেশ্য লাইলাতুল কদর। এরপরে আসেন তাফসিরের গ্রহণযোগ্য তাফসির, কোরআনের তাফসির কোরআনের দ্বারা হলে সবচেয়ে উত্তম। আর যদি কোরআনের তাফসির কোরআন দিয়ে না পাওয়া যায় তাহলে হাদিস দিয়ে তাফসির করা। এই জাতীয় তাফসিরের একটা হলো তাফসিরে ইবনে কাসির, কোরআনের তাফসির করা হয়েছে হাদিস দিয়ে। এই তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন এই সূরায়ে দুখানের চার নম্বর আয়াতে তিনি লিখেছেন, ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কোরআনিল আযীম। ইবনে কাসির বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কোরআনে আযীম সম্পর্কে, ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন মুবারক রাতে, বরকতময় রাতে। ওয়াহিয়া লাইলাতুল কদর, ওয়াহিয়া, আর সেটা হচ্ছে লাইলাতুল কদর, সেটা হচ্ছে কি লাইলাতুল কদর। এই পরে দলিল পেশ করেছেন কেন, কামা ক্বালা তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন রাতে? এটা এই সূরার শুরুতে আছে। এইটাকে সুচতুর ভাবে বা কুচতুর ভাবে, সুচতুর বলা যায় না, এরা কুচতুর ভাবে এই অংশটা পড়ে না, আমরা পাবলিক ধরে ফেলে, পড়লেও তর্জমা করে না। নালে শুরুতেই যদি বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রাতে, মুবারক রাতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই মুবারক রাতে, কোরআন নাজিলের রাতে, কোরআন নাজিলের রাতে সব কিছু বণ্টন করা হয়। তাহলে একটা ছোট্ট বাচ্চাও বুঝবে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, বণ্টনও করা হয় কোন রাতে। এই জন্য সুকুচতুর ভাবে এরা ওই প্রথম অংশটা এড়াইয়া যায়। আপনি কোরআন নিয়ে বসবেন, এরপরে ওই মুফতি সাহেবকে ধরবেন, ইমাম সাহেবকে ধরবেন, পুরো আয়াতের তর্জমা করেন, শুরুতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতি মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি মুবারক রাতে, সেই মুবারক রাতে বন্টন হয়। তাহলে কোরআন নাজিলের রাত্র যেটা, মুবারক রাত সেটা, বন্টনের রাত ওইটা। পরিষ্কার? সুতরাং কোরআন নাজিলের রাত্র কোনটা আমরা তালাশ করব, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বলে দিল সেটা রমজান মাসে। কি মাসে? না, আপনি যে প্যাজগোজ দিয়ে আবার ওইটা নিয়ে আসবেন তারও সুযোগ নেই। কারণ হচ্ছে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোরআন নাজিলের মাস রমজান মাসে, শাবান মাসে না। রমজান মাসের কোন রাতে তাও জানিয়ে দিলেন, কোন রাতে? মূলত ইসলামের গুরুত্বপূর্ণ সব ইবাদতগুলোকে ধ্বংস করার জন্য যুগে যুগে শয়তানরা বসে থাকে নাই, এই লাইলাতুল কদরের গুরুত্বটাকে নষ্ট করার জন্য, লাইলাতুল কদরের ইবাদত নষ্ট করার জন্য বিকল্প গুরুত্ব দিয়ে যেটাকে তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। এজন্য কোরআনের আয়াত দিয়ে যারা লাইলাতুল বরাত সাবেত করে, প্রমাণ করার চেষ্টা করে, মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, আপনারা এদেরকে কঠোরভাবে দমন করবেন ইনশাআল্লাহ। এরপরে তাফসিরে তাবারী সেখানেও লিখে দিয়েছেন, দেখছেন তাফসির ইবনে কাসির, ফি হা ইউফরাকুল আমরিন হাকিম, লেখছে আই ফি লাইলাতিল কদর ইউফাসসালু মিনাল লাউহিল মাহফুজ ইলাল কাতাবাতে আমরা সানাতে, লাইলাতুল কদরে লাউহে মাহফুজের থেকে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে, এক বছরের সব জিনিসগুলোকে ফেরেশতাদের কাছে অর্পণ করে দেওয়া হয়, লেখকদের কাছে দিয়ে দেওয়া হয়। অমা ইয়াকুনু ফিহা মিনাল আজাল ওয়াল আরযাক, এই বছরের মধ্যে যে জীবন লাভ করবে, যে রিজিক লাভ করবে, কি হায়াত পাবে সব লেখা হয়। অমা ইয়াকুনু ফিহিল আখিরহা, এই বছরের শেষ পর্যন্ত যা হবে তা দিয়ে দেওয়া হয়। মূলত তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখেছেন। এই লাইলাতুল কদরে এক বছরের দায় দায়িত্বটা ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়, এটা লাইলাতুল কদরে করা হয়, লাইলাতুল বরাতে না। এখন যারা এই তাফসিরটা আপনি ধরলে করবে কি, একটা মন গড়া তাফসির পেশ করবে, কইছে লাইলাতুল বরাতে শুরু হয়, ফাইনাল হয় গিয়ে লাইলাতুল কদরে। বলেন এটার দলিল কোথায়, কোরআনে বা কোন সহি হাদিসে আছে কিনা? এইরকম ধোকা দিয়ে ঘুরাইয়া দুমরাইয়া মুচড়াইয়া তারপরে এটাকে প্রমাণ করতে হবে। ভাইয়েরা আমার, এরপরে আসুন তাফসিরের তবারি, আর একটা গুরুত্বপূর্ণ তাফসির। এই তাফসিরের 22 নম্বর খণ্ডের 6-8 নম্বর পৃষ্ঠা লেখা আছে, সনদ সহ বয়ান করেছেন, বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ক্বালা তিলকা লাইলাতু লাইলাতুল কদর। এই লাইলাতু মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। এই তাফসিরের তবারিরও বাংলা করেছে ইসলামিক ফাউন্ডেশন। সুতরাং যদি আপনারা কেউ চ্যালেঞ্জ করে তাফসিরের তবারির সূরা দুখানের শুরুর আয়াতগুলো নিয়ে হাজির হন, তাকে দেখান যে তাফসিরের তবারি ওরাও করেছেন লাইলাতুল কদর। এরকম আরো অনেক তাফসির এমনি ভাবে তাফসিরের শান্তিতি আদওয়াউল বয়ান, তাফসিরে কুরতুবি আর একটা গুরুত্বপূর্ণ তাফসির। এই তাফসিরে কুরতুবি, এটার বাংলা হয় নাই বোধহয়, এখনো বাংলা হয়েছে তাফসিরে কুরতুবি, বাংলা করেছে বোধহয় ফাউন্ডেশন, হ্যাঁ প্রথম খণ্ড বাংলা হয়েছে, তো এটা শেষের দিকে। দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 297, এখানেও লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি এক মুবারক রাতে, বরকতময় রাতে। বলছেন যে ইয়ানি লাইলাতুল কদর, সেই রাত্র হচ্ছে লাইলাতুল কদর, তাফসিরে তাবারির থেকে বলা হলো। এমনি ভাবে তাফসিরে বয়জাবি, যে তাফসিরে বয়জাবি এদেশের আলিয়া কওমিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বাকি আলিয়া মাদ্রাসায় সামান্য একটু অংশ পড়ায়, আর কওমি মাদ্রাসায় পুরোটাই পড়ায়, বিশেষ করে তাফসির বিভাগে। সেখানেও লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি এক মুবারক রাতে, সেই মুবারক রাতটা কোনটা, লাইলাতুল কদর। এমনি ভাবে তাফসিরে কাশ্যাফ, তাফসিরে কাশ্যাফ 6 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, সেখানে লেখা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা হিয়া লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদর। এরপর উনি লেখছেন কিলা লাইলাতুল নিসফি মিন শাবান, কেউ কেউ বলেছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, কিন্তু এটা সহি না। এইভাবে তাফসিরের আরো অনেক গুরুত্বপূর্ণ কিতাব আদওয়াউল বয়ান ফি তাফসির কোরআন বিল কোরআন 7 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠা বলা আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি মুবারক রাতে, সূরা দুখানের আয়াত 3 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আবহামা তাআলা হাযিহিল লাইলাতাল মুবারাকা হেনা, এই তাফসিরকারক বলছেন আল্লাহ এখানে বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা, বরকতময় রাতে, কিন্তু সেই রাতটা কোথায় এখানে স্পষ্ট করেন নাই, স্পষ্ট করেছেন কোথায়, ওয়ালাকিন্নাহু বাইয়ানা আন্নাহা ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াত দ্বারা স্পষ্ট করে দিয়েছেন যেটা লাইলাতুল কদর, আর তা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এমনি ভাবে তাফসিরের যতগুলো সহি কিতাব আছে গ্রহণযোগ্য সব কিতাবগুলোতে একই রকম বয়ান করেছেন আইসারুত তাফাসির আল জাজাইরি, এর 4 নম্বর খণ্ডের 38 নম্বর পৃষ্ঠা লিখেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা আই ফি লাইলাতিল কদর মিন রমাজান, রমজান মাসের লাইলাতুল কদর, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর সেই লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ সব কিছু তাকসিম করা হয়, বণ্টন করা হয়। এইভাবে তাফসিরের প্রায় সব কিতাবে একই রকম লিখেছেন। আমি বাংলা মারিফুল কোরআন কথা বললাম, সেখানেও দেখবেন ওই আমাদের দেশের মানুষের নিয়ম হলো কি, একটু পাইলে হয় পক্ষে, ইকরিমা বলল অথচ পরে যে বলা আছে তার এই বয়ান শুদ্ধ না, সমস্ত মুফাসসিরিন সমস্ত মুহাদ্দিসিন সবাই লিখলেন, দহাক ইবনে আব্বাস ইবনে জায়েদ ইবনে সিনান এই সবাই লিখছেন যে এটা হলো লাইলাতুল কদর। তাফসিরে তন্তাবি নামে একটা তাফসির আছে, গুরুত্বপূর্ণ তাফসির, এটার সাফা নাম্বার 3820 নাম্বার পৃষ্ঠা লেখা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা আল মুরাদু বিল লাইলাতিল মুবারাকা লাইলাতুল কদর, এটা হচ্ছে লাইলাতুল কদর। এরকম ভাবে আরো অনেকগুলো তাফসিরের নাম আমি নোট করেছি, এগুলো সব বলতে গেলে অনেক সময় লাগবে। সব তাফসিরের কিতাবগুলোতে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আমাদের এটা মনে রাখতে হবে যখনই শুরু করা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, যারা টিভি দেখেন এই টিভিতে দেখবেন অনেকে আছে টেলিভিশনে ইসলাম শিখা যায়, আমাকে অনেকে জিজ্ঞাসাও করে টিভি দেখা জায়েজ কিনা, আমি এটার একটা উত্তর এভাবে দেই, আপনার সামনে একটা সুন্দর প্লেটে একটা লোক পায়খানা করেছে, পায়খানা করার পরে এই প্লেটটাকে পরবর্তীতে সাবান দিয়ে ধুয়ে মুছে একেবারে কেমিক্যাল দিয়ে ধোয়া হয়েছে, পরক্ষণই ওই প্লেটটাই আপনার সামনেই আবার আপনাকে পোলাও বিরিয়ানি খেতে দেওয়া হলো। এই প্লেটে খাওয়া কি নাজায়েজ? নাজায়েজ না, জায়েজ। কিন্তু কোন রুচিশীল মানুষ খাবে? না। কোন রুচিশীল মানুষ খাবে না। আমার টেলিভিশন দেখার সম্পর্কে মন্তব্য এটাই, টেলিভিশন এই পায়খানা করে, এই গান গায়, এই নাচে, এই কৌতুক করে, মিথ্যা বলে, আবার কিছুক্ষণ পর কোরআন পড়ে, আয়াত পড়ে, ওয়াজ করে, তাফসির করে। এই রকম কোরআন তাফসির বয়ান শোনার উপরে ইসলাম কখনো মোহতাজ ছিল না, কেয়ামত থাকবেও না। এগুলোর দ্বারা লাভের চেয়ে ক্ষতি বেশি। এই টেলিভিশন আজকের ওলামায়ে কেরাম ফজিলত বহন করা শুরু করেছেন, টেলিভিশনে ইসলাম শিখা যায়, আর ওই টেলিভিশনে ইসলাম শিখতে শিখতে দেখা যায় বিজ্ঞাপন চলে এসেছে, সেই বিজ্ঞাপনে কোনো উলঙ্গপনা মহিলার নাচ দেখা যাবে, কোনো মিথ্যা কাহিনী শোনা যাবে, এরকম আজে বাজে জিনিস দেখা হয়। এইগুলো মনে রাখবেন, এই টেলিভিশনে বয়ান করার জন্য আর একটা যে যোগ্যতা দরকার সবচেয়ে বেশি, তা হচ্ছে পরিচালকদের খুশি করা, মালিকদের খুশি করা, সর্বোপরি সরকারের যেন কোনো বিপক্ষে না যায় সেদিকে খেয়াল রাখা। এই গুরুত্বপূর্ণ চালাকিটা যারা করতে পারবে, পাশ কাটাইয়া এড়াইয়া দুমরাইয়া মুচড়াইয়া, এদেরকে মেহরবানি করে টেলিভিশনে নেওয়া হবে। এরপরে এদেরকে মেকআপ করা হয়, যেভাবে নায়ক নায়িকাদের মেকআপ করা হয়, এই কারি সাহেব যারা কোরআন পড়ে দেখবেন রঙিন একটা টুপি লাগায় মাথায়, দেড় হাত উঁচু একটা টুপি লাগায়, এরপরে সাজগাজ করে, এই সাজগাজ করার পিছনে মেয়ে লোকদের হাতও থাকে শোনা যায়, আর মেয়ে লোকদের হাত নাই থাকুক তারপরেও এই নায়ক নায়ক ভাব, এর কোন ইসলাম কোন ভিত্তি আছে নাকি? এই জন্য মনে রাখবেন, এই সমস্ত লোকদের লেকচার দ্বারা ইসলামের যা লাভ হয় ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি। এই লোকগুলো যখন লেকচার দেয় তখন ইসলামের মৌলিক বিষয়গুলো এড়াইয়ে যায়। এই সবে বরাত প্রথম চালু হয় যেভাবে মিলাদ চালু হয়েছে ইরাক থেকে, এটা মনে রাখবেন, যত শিরিক আর বেদাত এর জন্ম হয় ইরাকে, যৌবন লাভ করে ফিলিস্তিনে, এরপরে ওর না ওটার দিকে আপনার শৈশবকাল কাটে গিয়ে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস এলাকায়, এরপরে এর যৌবন, এরপরে এর সব পূর্ণাঙ্গতা লাভ পায় পাকিস্তান ইন্ডিয়ার বাংলাদেশে। মিলাদের জন্ম হয়েছে 448 হিজরিতে ইরাকের বাগদাদের মুসেল নামক এলাকায়, ওইখানে এক মুসেলের যে গভর্নর, এমনে কোনো দিনদারি ছিল না, কিন্তু নাম তো খলিফাতুল, তখন তো খেলাফত ব্যবস্থা ছিল, তারা তো খলিফা আমির, বায়াত নিত মানুষদের থেকে, ওই বায়াত চিন্তাই হইয়াই তো বিশ্বাসের বায়াত পেয়ে গেছে। এই লোকগুলো বায়াত নিত, লোকেরা সমালোচনা করত, আরে তুমি নামাজ পড়ো না কেমন কথা, কেমন খলিফা তুমি, শেষ পর্যন্ত মুসলমানদের খুশি করতে হবে, করলো কি মিলাদ, নবীর মহাব্বাত, এই নবীর মহাব্বাতের নামে মিলাদ তৈরি করলো। সাহাবায়ে কেরাম এই মিলাদ করেন নাই, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নির্দেশে যুদ্ধের ময়দানে নিজের গর্দানটাকে বেশ করে দিত, তারা মিলাদ পড়তেন না। আল্লাহর নবীর মহাব্বতে আমাদের দেখবেন যে দাঁড়াইয়া মিলাদ পড়ে, কি মহাব্বত, আর যুক্তি সব জায়গায় যুক্তি, যে একজন ক্লাসে যদি টিচার ঢুকে তাকে দাঁড়াইয়ে সম্মান করা গেলে আল্লাহর নবীর সম্মানে দাঁড়ান যাবে না, কেমন বেয়াদবি কথা। আমি বলি আপনি যুক্তি একটা দিলেন, ঠিক আছে, হাদিস কি বলে? আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, মিশকাতের বাবুল কিয়াম খুলুন, এই মিশকাত বাংলাদেশ ভারত পাকিস্তান আলিয়া কওমিয়া সব মাদ্রাসায় পাওয়া যাবে, বাবুল কিয়াম নামক একটা অধ্যায় রয়েছে, ওইখানে একটা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানুন, আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন, তিনি বলেন কদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিরিনা, আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছি, এই 10 বছরে আল্লাহর নবী একদিন বলেন নাই তুমি এই কাজটা কেন করেছ, কেন করো নাই। আল্লাহর নবীর এই খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم, মুসলিম উম্মাকে সাবধান করে বলেছেন আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর বেশি প্রিয় কেউ ছিল না। এই ভূমিকা দিলেন কি জন্য? যারা বেদাত করে নবীর মহব্বতই করে, এই জন্য সাহাবায়ে কেরামদের চেয়ে আল্লাহর নবীকে কেউ বেশি মহব্বত করত না। এরপরে তিনি বলছেন ওয়াকানু ইদা রাউহু লাম ইয়াকুমু, আল্লাহর নবীর এই সাহাবীরা যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন, নিজের সন্তানের চেয়ে মা বাপ চেয়ে বেশি ভালোবাসতেন, এই সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এই, ইদা রাউহু যখন তারা আল্লাহর নবীকে দেখতেন লাম ইয়াকুমু তারা দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, কেন না আল্লাহর নবী এটাকে অপছন্দ করতেন এই জন্য তারা দাঁড়াইতেন না। পরিষ্কার হয়ে গেল, ওইখানে অনেকগুলো হাদিস আছে, আর একটা হাদিসে আরো স্পষ্ট করা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইয়াতামাসসালাহুর রিজালু কিয়ামান, যেই ব্যক্তি খুব খুশি হয় এই জন্য লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, মন্ত্রী সাহেব এমপি সাহেব আসবেন দাঁড়াইয়া তাকে সম্মান করতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আইয়াতামাসসালাহুর রিজালু কিয়ামান, যেই ব্যক্তি মনে মনে খুশি যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, তাকে দাঁড়িয়ে সম্মান করুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। যে নবী এত কঠোর কথা বললেন সেই নবীর জন্য সাহাবায়ে কেরাম দাঁড়ান নাই, আজকে মহব্বতের নামে দাঁড়ায় যারা, এই লোকগুলোকে যদি বলা হয় আল্লাহর নবীর সাথে এত মহব্বত তোমাদের, ওই নবী যে কোরআন নিয়ে আগমন করেছিলেন ওই কোরআন দিয়ে শাসন পরিচালনা করো, ওই কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন চালাও, তখন তারা মোহাম্মদ সাল্লামের মহব্বতের থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবীর সত্যিকার মহব্বত যদি করতে হয়, আল্লাহর নবী মিলাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেন নাই, আল্লাহর নবী মিলাদ কায়েম করার জন্য বদর উহুদ খন্দকে যান নাই, আল্লাহর নবী দানদান শহীদ করেন নাই, আল্লাহর নবী বদর উহুদ খন্দকে গিয়েছিলেন, তায়েফে মার খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, শুধু একটা মাত্র জিনিসের জন্য, তা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যদি সত্যিকার অর্থে আল্লাহর মহব্বত কেউ করে, আল্লাহর রাসূলের মহব্বত করে, তারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের সমস্ত বিধানকে ভালোবাসবে। আপনি দেখবেন এই ইরাকের থেকে আর একটা জিনিস তৈরি হলো শবে বরাত, সালাতে শবে বরাত, মধ্যরজ শাবানের মধ্যরজনী, শাবান মাসের 14 তারিখের দিন গত রাত, এই রাতে এবাদতের নামে আলোকসজ্জা করে হলো তৈরি করা হলো, এজন্য অনেক মজলিস মসজিদগুলোকে আলোকসজ্জা করা হলো, এখান থেকে সাপ্লাই হলো তৎকালীন বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে তারা আবার আরেকটু যোগ করলো সালাতুল আলফিয়া, সালাতুল আলফিয়া মানে ওই রাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হুয়াল্লাহ পড়তে হবে, তাহলে এক এক রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 100 রাকাতে কতবার হবে? 1000। এইটাকে আরবিতে বলে আলফ, কি বলে? এটার নাম সালাতে আলফিয়া, মানে 1000 বার সূরা ইখলাস পড়ার সালাত 100 রাকাত পড়তে হবে। এটা তৈরি করলো বাইতুল মুকাদ্দাস, সাপ্লাই হলো তৎকালীন ইরাক ইরান সহ আরবের কিছু এলাকা এবং বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া। এখানে চললো কিছুদিন, কিন্তু এত নামাজ পড়তে কষ্ট লাগে, এই জন্য ওটাকে বাদ দিয়ে এখন একদল বেদাতি ইমামরা তৈরি করেছে, অত ঝামেলা করার দরকার নাই, তার সেই রাত্রে সালাতু তাসবিহ জামাত করি। আল্লাহর নবী সালাতু তাসবিহ জামাত করেছেন না? এই ধানমন্ডি এলাকায় বড় এক মসজিদের ইমাম এই প্রসিদ্ধ বেদাত চালু করেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে লোক ছুটে আসে, কারণ আমি আগেই বলেছি ফজরের নামাজের জন্য হয়তো এত লাখ ছুটে আসবে না, হাজারো নফল নামাজ একাত্র করলে, হাজারো লাইলাতু আলফিয়া অথবা সালাতু তাসবিহ একাত্র করলে এক ফরজ নামাজের সমান হবে না। ফরজ নামাজের খবর নাই, এই রাতে সালাতু তাসবিহ পড়ার জন্য তাকওয়া মসজিদে রাতে আর জায়গা পাওয়া যায় না। মনে রাখতে হবে, আপনি যত সুন্দর নিয়াতি করেন, এই জামাত আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবীর কোন সাহাবী করেন নাই, আপনি যে ইমামদেরকে মানেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, এরকম কোন ইমামরা করেন নাই, ইমাম বুখারী করেন নাই, ইমাম মুসলিম করেন নাই, ইমাম তিরমিজি করেন নাই, দুনিয়ার কোন প্রসিদ্ধ ইমামরা করেন নাই, আপনি নিশ্চয় বেদাত চালু করেছেন, হয়তো নবীর চেয়ে, সাহাবীদের চেয়ে, তাবেইনদের চেয়ে, মুহাদ্দিসিনদের চেয়ে বেশি বুঝেছেন, নইলে বেদাত তৈরি করেছেন। মনে রাখতে হবে, বেদাত তৈরি করে করে আমাদের সমাজে এখন কি করা হয়, এর দ্বারা আর কিছু না হোক হাদিয়া তোহফাটা বেশি পাওয়া যায়, এই জন্য সালাতে আলফিয়া তৈরি করলো, এরপরে শুরু হলো হালুয়া রুটি, কারণ হাল তেরা চাল হায় মকসুদ তেরা, শুরু হয়ে গেল হালুয়া রুটি। এই রাত্রে হালুয়া রুটি তৈরি করে দৌড় যায় কোথায়, পীরের বাড়ির দিকে। আটটসি দেখেন না যায় কেমনে, আপনি যান না ওই রাত্রে, আপনি ফেরিঘাট গেলে আপনাকে দাঁড়াই থাকতে হবে, কারণ হালুয়া রুটি বাড়াইয়া তৈরি করে সারা দেশ থেকে নিয়ে আসে, আজিব আজিব হাদিস তৈরি করে। আর বেশিরভাগ লোকেরা, এদের মুরিদ যারা, পীরদের মুরিদ যারা ভালো জ্ঞানী, কোরআন হাদিসে জ্ঞান রাখে, তারা কি হয় নাকি অশিক্ষিত লোকেরা হয়। অশিক্ষিত লোকেরা যখন জিজ্ঞেস করে হালুয়া রুটি কেন খাবো, কয় যে আল্লাহর নবীর দান শহীদ হয়ে গেছিল যখন, তখন আরবের প্রসিদ্ধ খাবার তো গোশত আর রুটি খেতে পারেন নাই, নরম খাবার খেয়েছিলেন হালুয়া রুটি, সেজন্য আমরা এটা খাই। মুরিদরা মাথা ঝুলে, আর ওহো কি সুন্দর কথা, হা ভালো করে তৈরি করো। এই লোকগুলো চিন্তা করবে না আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল কোন যুদ্ধে, কোন যুদ্ধে, ওহুদের যুদ্ধে। ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছিল না শাওয়াল মাসে হয়েছিল, তার মানে সামনে আরো শাবান মাসের 15 দিন, রমজান মাসের পুরা মাস, এরপরে শাওয়াল মাস, তাহলে আরো প্রায় 1.5-2 মাস পরে আসবে শাওয়াল মাস, সেই সময় আল্লাহর নবীর দান শহীদ হয়েছে, হালুয়া রুটি খাচ্ছে আরো 2 মাস আগে। যেমন মুরিদ আর তেমন মূর্খ, পীর আর তেমন মূর্খ মুরিদ, এটা মনে রাখতে হবে। ধোকা দিয়ে মানুষদেরকে প্রতারণা করে এই সমস্ত চালবাজি করা হচ্ছে। আপনি হালুয়া রুটি সারা বছর খান, আপত্তি নাই, কিন্তু সবে বরাতে হালুয়া রুটি তৈরি করলে এই সব সেই সব গরুর গোশত খাওয়া, এই সব সারা বছর ভালো খাওয়া যাবে, এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে, কোনো ব্যক্তি যদি এই আকীদা রাখে, সে ব্যক্তি কোরআনের সাথে হাদিসের সাথে গাদ্দারি করেছে, শিরিক করেছে। এটা খালি বেদাত না, এর সাথে আকীদার বিষয় জড়িত আছে। এরকম ভাবে এই রাতে কবর আলোকসজ্জা করা, মসজিদ গুলো সাজানো, এটা হিন্দুদের দীপালী পূজার থেকে এসেছে। ভারতবর্ষের মুসলমান ওই তালাশ করলে কয়েক পুরুষ পরে গিয়া মেলে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রামদের থেকে শুধু এরা যে অনেকগুলো বিষয় পেয়েছে তা না, এর সাথে ধর্মটাকেও পেয়েছে। এই জাতি যে ইসলাম পেয়েছে, এই ইসলাম মদিনার ইসলাম না, এই ইসলাম কোরআন এবং হাদিসের ইসলাম না, মদিনার ইসলামে আল্লাহর নবীর মাযহাব ছাড়া কোনো মাযহাব নাই। মদিনার ইসলামে কোরআন হাদিসের ইসলামে একমাত্র রাসূলের তরিকা ছাড়া আর কোনো তরিকা নাই। ভারতবর্ষের ইসলামের স্বরূপটা কেমন? ভারতবর্ষের ইসলামের স্বরূপ হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, ইন্ডিয়ার বড় বড় আলেমরা লেকচার দিতেন, হাম মাযহাবান হানাফি, হ্যাঁ মাযহাবের দিক থেকে আমরা হানাফি, আকীদাতান আশআরি মাতুরিদি, হ্যাঁ আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আশআরি আর মাতুরিদি, আর তাসাউফ মে চিশতি কাদেরী নকশবন্দি, হ্যাঁ আর তাসাউফের দিক দিয়ে আমরা চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া তরিকা। তখন তো মুস্তাদ মাশাআল্লাহ আমরা কয়টা জিনিস দিয়ে আছি। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকা মানতেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিবাদের কোন তরিকায় ছিলেন? সাহাবায়ে কেরাম কোন তরিকায় ছিলেন? আপনার চার ইমাম কোন তরিকায় ছিলেন? ইমাম বুখারী মুহাদ্দিসিনরা কোন তরিকায় ছিলেন? ওনারা কোন তরিকা জানতেন না, একটা তরিকা জানতেন, সেই তরিকার নাম রাসূলের তরিকা। কার তরিকা? আমার দেশের ইসলামটা কিরকম? হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা, ট্রাকের ইঞ্জিন, এই দিয়ে হিন্দুদের কিছু, খ্রিস্টানদের কিছু, হিন্দুদের দীপালী পূজা আর পীর পূজা, মূর্তি পূজা। জওহরলাল নেহরু উনি গেছিলেন আজমিরে, যেখানে কি হচ্ছে দেখি, এত মুসলমান কি করে এখানে, গিয়া দেখে যে মুসলমানরা ওই হিন্দু রাজা করে তাই করে, কবরে ফুল দিচ্ছে, সেজদা করছে, আগরবাতি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। উনি ওনার লোকদেরকে বললেন, এই বেটা হিন্দু আর মুসলমান ঝগড়া করে ফাও, হিন্দু আর মুসলিম খামা খা ইখতিলাফ করতে হ্যাঁ, হকীকত মে হিন্দু আর মুসলিম মে কোই ফরক নেহি হ্যায়, হিন্দুরাও তাদের বড় মুরব্বী বুজুর্গদের পূজা করে আর মুসলমানরাও করে, পার্থক্য এক জায়গায়, হিন্দুরা এদের পীর বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে পূজা করে, আর মুসলমানেরা ওদের পীর বুজুর্গদেরকে কবরের ভিতরে মাটির নিচে রেখে তারপর উপরে পূজা করে। পার্থক্য এতটুকু, উপর আর নিচকা, ফরক হয় উপর আর নিচকা, উপর নিচের পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এজন্য মনে রাখতে হবে, আমাদের সমাজে যেই পীর পূজা চলছে, এই পীর পূজা ব্রাহ্মণ পূজার থেকে আমদানি করা হয়েছে। আমাদের সমাজে যেই কবর পূজা চলছে, কবরে ফুল দেওয়া, আগর বাতি দেওয়া, মোমবাতি দেওয়া, কবরে সেজদা করা, চাদর দেওয়া, এই সবগুলো হিন্দুদের মূর্তি পূজার থেকে আমদানি করা হয়েছে। এরপরে এই সমাজে মুসলিমরা শবে বরাতে যে আলোকসজ্জা করছে, এটা হিন্দুদের দীপালী পূজার থেকে আমদানি করা হয়েছে। এরপরে পীর সাহেবদের খানকায় যে ধ্যান করে, এই ধ্যান করা আমদানি করা হয়েছে খ্রিস্টানদের বৈরাগ্যবাদ থেকে। এরপরে আসুন, এই রাতের আর একটা সংস্কৃতি হলো পটকাবাজি। সারা শহরে পটকাবাজি, পটকার দাম বেড়ে যায়। এই পটকাবাজি কোন মুসলমানদের কাজ না শয়তানের কাজ? এটা শয়তানের কাজ। শয়তান আগুন নিয়ে খেলা করতে পছন্দ করে। আল্লাহ তাআলা জাহান্নামে যে শাস্তি দিবেন সেটা কি আগুন দিয়ে নাকি গাছগাছালি দিয়ে? আগুন দিয়ে। এই রাত্রে শবে বরাত পালন করে যারা, তারা কি দিয়ে পালন করে? আগুন দিয়ে। মসজিদে আগুন দিয়ে আলোকসজ্জা করে, ঘরে মোমবাতি যারা আলোকসজ্জা আগুন দিয়ে করে, আর বাচ্চারা, এটা তো মুরব্বীরা করে, আর বাচ্চারা কি করবে? ওদের তো দরকার একটা, ওরা রাস্তায় পটকাবাজি নিয়ে নামে। এই পটকাবাজি কোন মুসলমানদের কাজ না, এটা কার কাজ? শয়তানের কাজ। এরপরে কবরে মাজারে যে ভিড় করা হয়, এগুলো মুসলমানদের কোনো কাজ না। আল্লাহর নবী যে হাদিসটা দিয়ে তারা দলিল পেশ করে, আমি হাদিসটাকে দেখাইলাম যে হাদিসটা, এক তো ইমাম বুখারী বলেছেন হাদিসটা জঈফ, ইমাম তিরমিজি যিনি হাদিসটা বয়ান করেছেন তিনিও বয়ান করে বলছেন জঈফ, এরপরে ওই হাদিসটাকে কেন্দ্র করে মাতামাতি। আমি বলছিলাম যদি এরপরও মনে করেন যে হাদিসটা সহি, আল্লাহর নবী কি দল বেঁধে গিয়েছিলেন? আল্লাহর নবী কি প্রচার করে গিয়েছিলেন? এইগুলো বেদাত, এই মাসে চালু করা হয়েছে। এজন্য মনে রাখতে হবে, আমি যেটা শুরুতে বলেছিলাম, আপনি রোজা রাখেন প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 রোজা রাখবেন, এটা এ মাসেও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এমনি ভাবে আপনি শাবান মাসের মধ্য রজনীতে আপনি একা একই নির্জনে ইবাদত করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আমরা সেক্ষেত্রে বাধা দিব না যে দুই একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এটাকে কেন্দ্র করে গরুর গোস্ত আর রুটি, হালুয়া আর রুটি, এই যে বেদাত চালু করা হয়েছে এমনি ভাবে, এই রাতে আলোকসজ্জা, এই রাতে যে সালাতুত তাসবির জামাত, এই রাতে সালাতে আলফিয়া হাজার রাতের জামাত, এই হাজার সূরা ফাতিহা হাজার বার পড়ার যে নামাজ, এই সমস্ত ইবাদতের কোনো ভিত্তি ইসলামে নেই, গুলো তৈরি করা হয়েছে। আর ইবাদতের নামে আপনি বলবেন যে ইবাদত করলে অসুবিধা কি, অনেক আছে অসুবিধা কি, এটা আমি আগে আলোচনা করেছি, আবার নতুন লোকদেরকে স্মরণ করে দিতে চাই। আপনারা এখানে যারা আসেন এক দুই জুমা পড়লে কিছুই বুঝবেন না, নিয়মিত আসার চেষ্টা করুন, কোরআন হাদিসের সহি জ্ঞান অর্জন করুন। এইখানে কথিত আছে, জনৈক বুজুর্গ বলেছেন, এইরকম কোন কথা এই মসজিদে বলা হয় না, এখানে যা বলা হয় কোরআন এবং হাদিসের দলিল সহ বলা হয়। অনেকে মনে করে অসুবিধা কি, এই রাত্রে সবাই মিলে একটু ইবাদত করি, এই রাত্রে মিলে সবাই একটু তওবা ইস্তেগফার করি, এমনি তো আসেই না, অসুবিধা কি? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি বলি আপনাকে জিজ্ঞেস করি, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তিন রাকাত। এখন যদি আমি বলি আজকে চার রাকাত পড়ব, আপনারা কেউ পড়বেন? কেন, এখানে অসুবিধা কি? অসুবিধা কি আমি মাগরিবের নামাজ তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়ব? একটা রাকাত বাড়লে একটা রুকু বাড়বে, রুকু একটা বাড়লে তিনবার কমপক্ষে সুবহান রাব্বিল আজিম বাড়বে, দুইটা সেজদা বাড়বে, দুইটা সেজদায় সুবহান রাব্বিল আলা বাড়বে। আর এক একটা সেজদার কি মূল্য জানেন? একটা সেজদার মূল্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলাল্লাহি হুয়া সাজিদুন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সেজদারত থাকে। তাহলে এত গুরুত্ব একটা সেজদার, একটা রাকাত মাগরিবে বাড়াইয়ে পড়লে দুইটা সেজদা বাড়বে, কত ফজিলত! অসুবিধা কি, নামাজ কি হবে না বাতিল? দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিস এমনকি ওই পীর সাহেবরা পর্যন্ত সবাই বলবে নামাজ বাতিল হয়ে যাবে। এখানে অসুবিধা কি এটার কেউ বলে না। আমার ভাইয়েরা, ওই মাগরিবের নামাজ তিন রাকাতের জায়গায় এক রাকাত বৃদ্ধি করে চার রাকাত পড়লে পরে যেরকম বাতিল, কোরআন সুন্নার কাছে গ্রহণযোগ্য নয়, ঠিক এরকম ভাবে ইসলামে যে ইবাদত আল্লাহর নবীর যুগে ছিল না, আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈ করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এরকম ইবাদত আপনি যত সুন্দর নিয়তে করেন সেটা অবশ্যই বিদআত এবং বর্জনীয় এবং ঘৃণিত, এতে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। এর মধ্যে পীর মুরিদিও একই অবস্থা, এটাও নবীর যুগে ছিল না, সাহাবীদের ছিল না। যত বড় শায়খ বলেন, আপনি দেখবেন বড় বুজুর্গ, বড় পীর জীবনে কখনো মিথ্যা বলে না, তাহাজ্জুদ কামাই করে না, কিচ্ছু বলা দরকার নাই, একটা বেদাত একটা শিরিক তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ সে বিশ্বাস করে আল্লাহ এবং বান্দার মধ্যে পীরের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর এই রকম ভাবে যারা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম আছে বলে বিশ্বাস করে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এই রকম ভায়া মাধ্যম বিশ্বাস করে যারা, তারা পরিষ্কার মুশরিক। পরিষ্কার কি? তাহলে আর কোন গুনাহ করা লাগবে নাকি? আপনি দেখেন মাশাআল্লাহ কি বুজুর্গ, ঠোঁট সবসময় নাড়াচাড়া করে, কি বুজুর্গ মাশাআল্লাহ, একটা জিকির ছাড়া একটা মুহূর্ত যায় না। শয়তান তো এটাই চায়, এক পাগলা সারা জীবন ইবাদত গুনাহ করেছে, পাপ করেছে, শয়তান তার কাছে গেছে। একজন লোক জিজ্ঞেস করলো যে শয়তান তুই, এই লোকটা তওবা করে যখন মসজিদে ঢুকে সারা জীবনের পাপ থেকে তওবা করেছে, তারে গোমরা করো কেমনে? এটা খুব সহজ, আমি তার কাছে যাই, গিয়ে বলি তুমি যে ইবাদত করো এটা আল্লাহ কবুল করবেন না, কারণ তুমি বড় পাপি, তোমার কথা আল্লাহ ডাইরেক্ট শুনবেন না, তুমি একজন পীর ধরো, ওই পীর যদি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলে, তোমার জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ শুনবেন। এইরকম একজন পীর ধরাইয়া দেই, এরপরে সে লোকটা পীর ধরে আর বিশ্বাস করে পীর ছাড়া আমি আল্লাহকে পাবো না। এই যে পীর ছাড়া আল্লাহকে পাবো না, আল্লাহর মধ্যে ডাইরেক্ট আল্লাহ শুনেন না, এইরকম আকিদা ঢুকাইয়া দেয়, তারপরে আমার আর কোন ডিউটি নাই, বাকি ডিউটি পীর সাহেব নিজেই আঞ্জাম দিয়ে থাকেন। এটা আমি কৌতুকাকারে বলছি, কিন্তু বাস্তব আছে চরমনাই পীরদের বইতে, যাকে সবচেয়ে হক্কানি পীর বলে। সব পীরদের একই আকিদা, আপনি যত হক্কানি বলেন সব পীরের একই আকিদা। চরমনাই পীরের বই বেদে মারেফাতের 15 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, 34 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, লেখা আছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। আল্লাহ পাক তাকে কবুল করতে পীর অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বলিলে ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন। চরমনাই পীরের বইতে লেখা আছে, লেখা না থাকে আমাকে ধরবেন, আর লেখা থাকলে কোরআনের সঙ্গে মিলান, কোরআনের সাথে এটার মিল আছে কিনা। কোরআনে পরিষ্কার বলা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। কোন ভাই আমার মাধ্যম আছে? নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইয়াকা নাবুদু, প্রত্যেক রাকাতে ফরজ আর সুন্নাত আর নফল, কোন নামাজ এরকম নাই যাতে সূরা ফাতিহা না পড়া লাগে। প্রত্যেক রাকাতে দাঁড়িয়ে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি যখন নামাজে দাঁড়িয়ে ইয়াকা নাবুদু বলছেন তখন ভাইয়া মাধ্যম আছে? নামাজে দাঁড়াইলে কোনো ভাইয়া মাধ্যম লাগে না, জিকির করতে গেলে কি লাগে? ভাইয়া মাধ্যম লাগে। তাহলে নামাজ দাঁড়ালা শুনেন কেমনে? এরকম ভাবে হজ করতে গেলেও বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক বলে আল্লাহ আমি হাজির, আল্লাহ কয় তোর হাজির আমি শুনবো না, তোর অন্তরের মধ্যে পীর আছে, তোর অন্তরে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, কত বাবা বসে আছে। তখন হাজিরা কয় না না লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমার অন্তরে কোন শরীক নাই, খাজা নাই, গাজা নাই, ল্যাংটা নাই, পীর নাই, বুজুর্গ নাই, সব উৎখাত করে সব শরীক বাদ দিয়ে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, কোনো শিদার নাই, আমি সরাসরি তোমার ইবাদত করি। এরপরে আল্লাহ কয় তাহলে আসো। এরকম ভাবে পরিষ্কার বুঝতে হবে, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আলেমদের কাছে যাবেন কিসের জন্য? কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্য, একজন শিক্ষকের বেশি কিছু না। কিন্তু ওই পীরের কাছে মুরিদ হইতে হইবে, বায়াত নিতে হবে, বায়াতকে আমাইনে উপর তরিকায় চিশতিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া সাবেরিয়া মুজাদ্দিদিকে আপনি শিরিক করেছেন, বিদআত করেছেন। এরপরে আকীদা, ওই পীর আমার অন্তরে সবকিছু দেখে, পীর দেখে না আল্লাহ দেখে, আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানেন একমাত্র কে? পীরের মুরিদদের আকীদা হচ্ছে পীর অন্তরের খবর সবাইটা জানে। এটা কিসের হক্কানে কির বাতিল? সব পীরদের একই আকীদা। আপনি গভীরভাবে মিলেন, আমি না মিলে কোনো আন্দাজে কথা বলি না। এদেশের অনেক ভালো ভালো পীর, এদেশের না শুধু বাহিরেরও, তাদের সাথে মিশেছি, একই আকীদা পোষণ করে। পীর কাশফের দ্বারা মুরিদের অন্তরে সব দেখতে পায়। এরপরে পীর আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়ে দিবে, ডানা দুটো ভেস্তে নিয়ে যাবে। চরমনাই পীরের বই মাওয়াজে সাকিয়া 55 পৃষ্ঠা লেখা আছে, দো পীর দো ডানা পাকড় কে তুমি বেহেশত মে লে জায়গা কুই হরজ নেহি, তোমার দুই পীর তোমাকে দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর এই কথাগুলো যখন আমরা স্পষ্ট করে দেই, তখন এই পীর এবং পীরের মুরিদ গুলো আমাদেরকে প্রশাসনের কাছে বলে কি, এরা জঙ্গিবাদী, আর পাবলিকের কাছে বলে আহলে হাদিস। এরকম অপপ্রচার চালাচ্ছে প্রশাসনের যে ভাইয়েরা এখানে আছেন, আপনাদেরকে বলবো আমার লেকচার কোনো ঘরের কোনায় দেওয়া হয় না, লেকচারগুলো দেওয়া হয় মসজিদে, এই লেকচারগুলো গোপন রাখা হয় না, ছাড়া হয় ইন্টারনেটে, ইন্টারনেটের ঠিকানা এখানে রাখা আছে, আপনারা সেখানে ঢুকুন, সব লেকচার শুনুন, কয়েক বছরের লেকচার আছে, কয়েক শত লেকচার আছে, সবগুলো শুনুন, তারপরে দেখুন আমাদের কোনো দল নেই, কোনো পার্টি নেই। ইসলামের জন্য যদি মনে করি খালেদা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা তার বিরুদ্ধে বলবো। ইসলামের বিরুদ্ধে যদি হাসিনা বলে, আমরা তার বিরুদ্ধে বলবো। আমরা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো ফেরকা নেই, আমাদের দলের নাম ইসলাম। দলের নাম কি? ইসলাম ছাড়া আমাদের কোন দল যদি খুঁজে পাও বের করো, তোমাদেরকে বললাম আমার পরিচয় আমি একজন মুসলিম, মুসলিম ছাড়া আমার কোন পরিচয় নেই, আমার নামের সঙ্গে চিশতি নাই, কাদেরী নাই, কোন তরিকার কোন লেভেল নাই, আমার পরিচয় কি? আমাদের সংবিধানের নাম হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। আমাদের সংবিধানের নাম কি? এই কোরআন এবং সুন্নাহর ভিতরে যা আছে তা বলতে থাকবো ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত। আর কোরআন সুন্নায় যা নাই এরকম ইবাদত যারা তৈরি করে আমরা তাদের বিরুদ্ধে বলতে থাকবো ইনশাআল্লাহ। লাইলাতুল বারাতকে কেন্দ্র করে বারাত, বারাত কি জিনিস? সবে বারাত, সব কি কোন আরবি শব্দ না ফার্সি শব্দ? এই ফার্সি শব্দ প্রমাণ করে আরবিতে সবে বরাত নাই, ইসলামেও সবে বরাত নাই। ইসলামে ইসলামের এবাদতের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের ভাষা ফার্সি না আরবি? সবে বরাত ফার্সি না আরবি? সুতরাং সবে বরাত যখন আরবিতে নাই, আরবি ভাষায় আসে নাই, তাহলে কোরআন হাদিসেও নাই। কোরআন হাদিসে যেটা নাই ওটা কোন ইবাদত হতে পারে না। ওটা ইরানের তৈরি হতে পারে, ইরাকের তৈরি হতে পারে, ভারতের কোন পীর বুজুর্গের তৈরি করা হতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আনেন নাই, আল্লাহ তাআলা দান নাই, এটা নিশ্চয়ই তৈরি করা মানব রচিত বিদআত। সাবে বরাতের হালুয়া রুটি বর্জন করবেন, সাবে বরাতের পটকাবাজি করতে দিবেন না কাউকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।